La la la la. Ha ha ha ha. যদি ফুল ফোটে গাছে তুমি এসে মো, শূন্য জীবনটাকে ভরে দিতে আর কি চাই জীবনে। যদি ফুল ফোটে গাছে তুমি এসে মোর, শূন্য জীবনটাকে ভরে দিতে আর কি চাই জীবনে। ওগো আর কি চাই জীবনে। যদি ফুল ফোটে গাছে তুমি এসে মোর, শূন্য জীবনটাকে ভরে দিতে আর কি চাই জীবনে। ওগো আর কি চাই জীবনে। কেন এসে এই জীবনে কি মারে, ও ভালোবাসা কেন এসে এই জীবনে কি মারে। চাই যে ভালোবেসে আমি হারিয়ে যেতে, ও চাই যে ভালোবেসে আমি হারিয়ে যেতে। যদি ফুল ফোটে গাছে তুমি এসে মোর, শূন্য জীবনটাকে ভরে দিতে আর কি চাই জীবনে। ওগো আর কি চাই জীবনে। দাউনি ভিয়ে জোয়ারে সে দা ভাসিয়ে আমায়, মনে আগুন দাউনি ভিয়ে জোয়ারে সে দা ভাসিয়ে আমায়, তোমার স্পর্শে আমি চাই যে হারিয়ে চাই যে হারিয়ে যেতে। যদি ফুল ফোটে গাছে তুমি এসে মোর, শূন্য জীবনটাকে ভরে দিতে আর কি চাই জীবনে। বলো আর কি চাই জীবনে, বলো আর কি চাই জীবনে।